السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين آج کے درسے امرا اے موسم نئی کتھا بولبو جے موسمیر سمکھین امرا ہوتے جات چھے امرا در سامنے آس چھے دوس با تیرو دینے جے ذوالحج مسیر موسم اور سی دن گلور فضلت سمپر کے اپنا در কাছে আগা গত দর্শে বলা হয়েছে, আর আগামীতেও জানতে পারবেন যে তার মাহাত্ম্য কত, এই দশ দিনে আমল করার মাহাত্ম্য কত কত বড়, যে জিহাদ থেকেও বেশি উত্তম। তবে দিনে রোজা রাখলে এক বছরের রোজা রাখার সমান হয়, আর রাতে নামাজ পড়লে শবে কদরের রাতে নামাজ পড়ার সমান হয়, এ হাদিস সহি নয়, মনে থাকবে, যাতে ফেসবুকে সুবহানাল্লাহ লাইক দিয়ে না বসেন। হ্যাঁ, এই দিনগুলিতে বিশুদ্ধ অন্তর দিয়ে তওবা এবং আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানাই। এই দিনগুলিকে সুবর্ণ সুযোগ রূপে ব্যবহার করে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য আহ্বান জানাই। আর জুলহাজে চাঁদ দেখা গেলে, যেমন বলেছিলাম, নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে আহ্বান জানাই। বেশি বেশি জিকির, কোরআন তেলাওয়াত, এগুলো সাধারণ আমল, এই দিনগুলিতে করে আল্লাহর তকবীর পাঠ করে যেন আমরা এই দিনগুলিকে আবাদ করি। প্রথম নয় দিনে যেন রোজা রাখতে চাই, যেমন পারে, যারা মেহনতি মানুষ তারা হয়তো পারবে না, কিন্তু বিশেষ করে আরাফাতের রোজা যেন ভুলে না যান। আরাফাতের রোজা যেহেতু দুই বছরের গোনা মাফ করে, বিশেষ করে কোরবানির দিন কোরবানি করুন যদি পারেন, না হয় দেশে নিশ্চয়ই আপনারা, আমরা বিদেশি মানুষ, দেশে টাকা পাঠিয়ে দেশে কোরবানি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। আর কোরবানির জন্য বলতে হয় না, যেমন মিলাদ পড়াবার জন্য করাবার জন্য মানুষকে বলতে হয় না, আপনা আপনি শুনেছেন কোনোদিন মিলাদ পড়াতে হুজুর খোতবা দিয়েছেন? না, কোরবানির খোতবা না দিলেও মানুষ আগে থেকেই গরু কিনে, ছাগল কিনে, ছাগল না গরু, হ্যাঁ, তাতে ঠিক আছে, মানে গোশতের হিসাব ঠিক আছে, তো এর জন্য ওয়াজ করার দরকার নেই, কোরবানিই করবে। আর হজ, হজ যাদের ফরজ হয়েছে তারা হজ করতে চলে এসেছেন, ইতিমধ্যে আসছেন, আর বেশি বেশি করে নফল নামাজ পড়ুন, সাদকা করুন ইত্যাদি, যত রকমের ভালো কাজ আছে, আত্মীয়তার বন্ধন, তারপর রোগী দেখতে যাওয়া, যত রকমের কাজ আছে, এই দিনগুলিতে কাজ যেহেতু আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আজকে বলবো বিস্তারিতভাবে যে এই দিনগুলিতে জিকির তকবীর, যে বিশেষ করে তকবীর পাঠ করতে হবে, তার নানা মাসলা এবং আহকাম। দিনগুলিতে তকবীর, তাহমিদ, তাহলিল ও তসমিহ, তসবিহ পাঠ করা সুন্নত, এবং তা উচ্চস্বরে মসজিদে, ঘরে, পথে, বাজারে এবং সেই সকল স্থানে যেখানে আল্লাহর জিকির বৈধ পাঠ করা মুস্তাহাব। এবারে বলবেন কি হুজুর, ফরজ ওয়াজিব? না, ফরজ ওয়াজিব না, তকবীর পাঠ করা কি মুস্তাহাব, আর তার মানে কত সওয়াব নিশ্চয়ই আপনারা জানেন, তকবীর তসবিহ তায়েব যে সওয়াব। তাহলে বোঝা গেল যে কোনো জায়গায় এই তাকবীর পড়তে হবে, তবে যেখানে তাকবীর পাঠ করা যায়, যে আপনি কি বাথরুমে ঢুকে পড়বেন নাকি করবেন নাকি, না, যেখানে দরকার, যেখানে করা চলবে না সেখানে না। এই তাকবীর পুরুষরা উচ্চস্বরে বলবে, পুরুষরা উচ্চস্বরে বলবে, আর মহিলারা, মহিলারা উচ্চস্বরে বলবে মহিলা মহলে, যাতে করে অপর মহিলা শুনে সে তাকবীর পাঠ করে। কিন্তু নন মাহরামের সামনে, যেমন সশব্দে কোরআন পড়তে পারে না, সশব্দে নামাজ পড়তে পারে না, তেমনি তকবীরও পড়তে পারবে না। মহিলা হলে সে নিশ্চুপে তকবীর পাঠ করতে থাকবে, যার মাধ্যমে আল্লাহর ইবাদত প্রচারিত হবে এবং ঘোষিত হবে তার অনুপম তাজিম। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, সূরা হাজের ২৮ নম্বর আয়াত, যেখানে বলেছেন যে যাতে ওরা নির্দিষ্ট জানা দিনগুলিতে, বিদিত দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম স্মরণ, আল্লাহর নাম স্মরণ, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলা যাবে নাকি, না এটা না উদ্দেশ্য, এটা না, যেভাবে ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম তাকবীর পড়েছেন, তাসবিহ পড়েছেন, আল্লাহু আকবর বলতে হবে, সুবহান আল্লাহ, আলহামদু লি আল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লা আল্লাহ, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম ব্যাখ্যা করে পড়েছেন সেইভাবে আমাদেরকে পড়তে হবে। কোরআনের আয়াতে যে বিদিত দিন বলা হয়েছে, নির্দিষ্ট জানা দিনগুলো বলা হয়েছে, উদ্দেশ্য হলো জুলহজ্জের প্রথম দশ দিন। এ ব্যাখ্যা তারা মুফাসসিরিনরা বলেছেন যে উদ্দেশ্য হলো জুলহজ্জের প্রথম দশ দিন। বলা বাহুল্য, এই দশ দিনে আল্লাহর দিনের নিকট আল্লাহর দিনের একটি প্রতীক হল অধিকাধিক তার জিকির করা, আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ পড়া এবং অধিক তাকিদ রূপে আল্লাহু আকবার বলা। অবশ্য একটি হাদিসে আছে, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। এই কথা বারবার আপনারা শুনেছেন যে এই দশ দিনের আমল আল্লাহর নিকট বেশি প্রিয় অন্যান্য দিনের তুলনায়। আর ফা আকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, এই যে একটা বাড়তি শব্দ আছে, সুতরাং তোমরা এই দিনগুলিতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর পড়ো, তাহমিদ পড়ো, মানে আল্লাহু আকবার পড়ো এবং আলহামদুলিল্লাহ পড়ো বা বলো। এই যে শব্দটা, এই বাড়তি শব্দের যে হাদিস বলা হয়েছে মুসনাদে আহমদের হাদিস, কারো কারোর নিকটে সহি আর আল্লামা আলবানীর নিকটে জয়ীফ। আর যদিও জয়ীফ হয় তবু আমরা সাধারণ দলিল থেকে বুঝতে পারি যে আমরা তাকবীর পাঠ করব, আল্লাহর জিকির করব যেভাবে আর মানে আমরা করে থাকি ঈদের দিনে। ঈদের দিনে চাঁদ দেখা গেলে, রোজার চাঁদ দেখা গেলে ফালিউকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এটা হচ্ছে কিসের ঈদ, ঈদুল ফিতর। চাঁদ দেখা গেলেই আমরা কি করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পাঠ করব। আর সুতরাং উচ্চস্বরে একাকী তাকবীর পাঠ করা উচিত। একাকী কেন বললাম, জামাতি চলবে না, সবাই মিলে এখানে আমরা বসে আছি, চলো তাকবীর আল্লাহু আকবার আল্লাহ, যেমন অনেক সময় বলেছিলাম মক্কা মদিনায় শোনা যায় মাইকে বা রেডিওতে শোনা যায় বা টিভিতে শোনা যায়, এটা কিন্তু বিধেয় নয়। বরং পড়তে হবে কি, একা একা, একা একা পড়তে হবে, জামাতি পড়া যাবে না। এই বরকতময় দিনগুলির প্রথম থেকে শেষ পর্যন্ত সময়ে সকালে বিকালে রাত্রে ভোরে মসজিদে বাড়িতে পথে গাড়িতে কর্মস্থলে এবং আল্লাহর জিকির বৈধ এমন সকল জায়গাতে পড়তে হবে। পক্ষান্তরে এই দিনগুলিতে তাকবীর পাঠ হবে দুই ধরনের, এ কথাও আপনাদেরকে বলেছি, দুই ধরনের তাকবীর পাঠ। একটা হচ্ছে সময় সীমাহীন অনির্দিষ্টভাবে তাকবীর পাঠ, যেটা হচ্ছে তাকবীরে মোতলাক বলা হয় আরবিতে, যা এই দশকের প্রথম দিনের মাগরেব থেকে তাশরিকের এগারো বারো তেরো তারিখের শেষ দিন মাগরেব পর্যন্ত, মানে সূর্য ডোবার আগে পর্যন্ত পড়তে হবে। কোন নির্দিষ্ট সময় করে না, নির্দিষ্ট সংখ্যা বলে না, নির্দিষ্ট সংখ্যা বলে একশো বার পড়তে হবে কি দশ বার পড়তে হবে এরকম কিছু আছে না। আর নির্দিষ্ট সময় নেই যে নামাজের পরে কি নামাজের আগে কি কি বলে আজান হওয়ার পরে, না এসব কিছু না, কি ঘুম থেকে উঠে কি ঘুমোতে ঘুমাবার আগে, না এসব কিছু না, সব সময় পড়া যাবে। যে সময় পড়া যায় ঘুমানোর আগেও পড়া যাবে, ঘুম থেকে উঠেও পড়া যাবে, আজানের আগেও পড়া যাবে, আগানের আজানের পরেও পড়া যাবে। নামাজ পড়া হয়ে গেল সঙ্গে সঙ্গে আজ কি রাজকার যেগুলো আছে তারপরে আপনি পড়তে পারেন, তাই না? এগুলো হচ্ছে অনির্দিষ্ট তকবীর পাঠ। সুতরাং এটা হলো যে লোকেরা তাদের তকবীরের সাথে তকবীর পাঠ করবে বলে আপনি সশব্দে পাঠ করবেন। ইবনে ওমার বলেছিলাম যে আবু হুরাইরাও এই দশ দিনে বাজারে বের হতেন, বাজারে বের হতেন, বাজারে বের হয়ে কি করতেন, তকবীর পড়তেন, জামাতি না, জামাতি না, একাকী, যাতে করে লোকেরা এদের তকবীর শুনে তকবীর পড়েন। এই কথাও বলেছিলাম যে বাজারে যেহেতু মানুষ গাফেল থাকে, নিজের ব্যস্ততা, কেনা কেনা বেচার ব্যস্ততা, তারপরে লাল নীল এদিক সেদিক দেখা দেখি, কোথাও ঝগড়া ঝামেলা, কত রকমের বাজারে কত রকমের, মানে এই জন্য বলা হয়েছে যে শয়তানের বাসা বাজার হচ্ছে, আর সব থেকে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে কি, বাজার। এই জন্য বাজারে প্রবেশ করে নির্দিষ্ট দোয়া পড়লে মিলিয়ন সব পাওয়া যায়, হ্যাঁ দশ লাখ সব পাওয়া যায়। এত সব কেন হুজুর, একবার পরীক্ষা করে দেখেন না কদিন বলতে পারেন। এই জন্য বাজার হচ্ছে কঠিন। বাজারে বের হয়ে ইবনে ওমার আবু হুরায়রা সাহাবি কি করতেন, তাকবীর পড়তেন, যার তাদের তাকবীর শুনে লোকেরা তাকবীর পাঠ করত। দ্বিতীয় তাকবীর হলো কি, সাধারণ তাকবীর, এটা হলো সাধারণ তাকবীর। আর যেটা নির্দিষ্ট সীমাবদ্ধ তাকবীর, সময়ের সাথে সীমাবদ্ধ, সেই তাকবীর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর, এটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর পড়লেন, তারপরে আপনার জিকির আজকার সব সেই সাথে পড়লেন, তারপরে আপনি যখন মনে করেন সুন্নত পড়তে উঠছেন বা সুন্নত পড়ে বাসায় ফিরছেন, তখন আবার তাকবীর শুরু করবেন। সেটা কোন তাকবীর, সেটা হচ্ছে অনির্দিষ্ট তাকবীর। আর নির্দিষ্ট তাকবীর আপনি কোথায় পড়লেন, ফরজ নামাজের পরে পরে পড়লেন, তেকবির। ফরজ নামাজের পরটা আবার কখন থেকে শুরু হবে হুজুর? হ্যাঁ বাসানন্দার, এই তেকবির আরাফার দিন ফজরের পর থেকে, ফজরের পর থেকে তাশরিকের শেষ দিনে আসর, আসরের নামাজ পড়ে পাঠ করবেন, বাস মাগরেব হয়ে গেল। মাগরেব যেমনি হলো সেটা কোন দিন পড়লো? এটা 14 তারিখ পড়ে গেল, বাস 13 তারিখ শেষ। অতএব আসরের নামাজ শেষ, আসরের নামাজের পর পড়বেন এই ফিক্সড তাকবীর, মাগরেবের পর আর পড়বেন না, এশার পরে আর পড়বেন না, কারণ ওটা 14 তারিখ চলে গেল, তাশরিকের দিন পার হয়ে গেল। মোট কথা নামাজের পর তা, হ্যাঁ, এই তাকবীর যে এত গুরুত্ব, কোন কোন ওলামা বলেছেন, কোন কোন আলেম বলেছেন যে পড়তে ভুলে গেলে, মনে করুন নামাজ পড়লেন, নামাজ পড়ে পড়তে ভুলে গেলেন, আপনি জামাতে নামাজ পড়েন তাও তাকবীর পড়বেন, আর যদি আপনি জামাত ছুটে গেছে একা নামাজ পড়ছেন, একা নামাজ তো গায়ে গেঞ্জি দিয়ে পড়া হয়, তাই না, গামছা গায়ে দিয়ে হয়ে যায়, ঠোঁট ঠোঁট ঠাট ঠকাঠক করে পড়ে না হয়, তো যদি একাও নামাজ পড়েন তাও আপনাকে তাকবীর আপনার পড়া ভালো, আপনার উত্তম হচ্ছে যে আপনি একা নামাজ পড়লেও তাকবীর পড়বেন, পড়তে ভুলে গেলে তা কাজা করবেন। কিরকম নামাজ পড়লে, নামাজ পড়ে বেরিয়ে গেলেন, পড়তে মনে নেই, খানি পড়বেন, আরে তাকবীর বলা হয়নি, ঠিক আছে পড়ে নেন, তখনও তাকবীর পড়া, তখন যদিও আম সময়ে ঢুকে গেছে, সেই আম সময়ে ওই আম তাকবীর পড়া হবে, তবুও খাস তাকবীরটা আপনি কাজা করে নেবেন, মানে পড়ে নেবেন। নামাজের পর তা বলতে ভুলে গেলে মনে পড়া মাত্র তা পড়ে নিতে হবে, যদিও তার উজু নষ্ট হয়ে যায় অথবা মসজিদ থেকে বের হয়ে যায়, না উজু নষ্ট হয়ে গেছে বলা হবে না তা না, কারণ তাকবীর তাসবিহ এগুলো উজু ছাড়াও করা যায়, পড়া যায়, এমনকি গোসল করা আপনার ফরজ, তখন কি তাসবিহ তাকবীর করা যাবে না? যাবে, তখনও বিসমিল্লাহ মাশাআল্লাহ তাকবীর তাসবিহ বলা যাবে। সুতরাং আপনি পড়তে থাকবেন, অবশ্য সময় লম্বা হয়ে গেলে সে কথা ভিন্ন, অনেকক্ষণ পরে মনে পড়লো কাজ করতে লেগে গেছেন, আচ্ছা তখন আম তাকবীর পড়বেন আর নামাজের তাকবীরটা ক্যান্সেল হয়ে যাবে, বাদ হয়ে যাবে, ব্যাস। তাকবীর কেমন বলবেন সেটাও বলা হলো, তবে তাকবীর এই সাহাবি থেকে যে প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো মানে নির্ধারিত শব্দে তাকবীর আসেনি, যেটা আমরা ঈদের সময় পড়ি, এটা সাহাবিদের, ইবনে মাসউদ, ইবনে আব্বাসের বিভিন্ন শব্দ আছে। আর আলহামদুলিল্লাহে কাসিরা, আল্লাহ আকবর কাবিরা, আলহামদুলিল্লাহে কাসিরা, এরকম শব্দ সাহাবাদের থেকেও বর্ণিত হয়নি ঈদের তাকবীর হিসাবে। সুতরাং বেশি প্রসিদ্ধ যেটা সেটা হচ্ছে আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লিল্লাহিল হামদ। তবে অনেকে বলেছেন যদি এছাড়া অন্যভাবেও পড়া যায় তো সেটা যে নিষেধ হবে বা মানে অবৈধ হবে তা বলা যাবে না, যদি কেউ আলহামদুলিল্লাহে কাসিরা পড়ে তাহলে কি সেটা বিদাত বলা যাবে না, মানে বলেছেন যে প্রশস্ততা আছে, তবে এটা জানতে হবে যে এটা প্রমাণিত নয়, সাহাবি থেকেও প্রমাণিত নয়, এটা তো সাহাবি থেকে প্রমাণিত আছে, ওটা সাহাবি থেকেও প্রমাণিত নয়। ইমাম সানানি বলেছেন তকবীরের বহু ধরন রূপ আছে, বহু ইমামগণ ও কিছু কিছুকে উত্তম মনে করেছেন, যা হতে বোঝা যায় যে এ বিষয়ে প্রশস্ততা আছে, আর আয়াতের সাধারণ বর্ণনা এটাই সমর্থন করে। আয়াতেও বলা হয়নি কিভাবে পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে দেননি কিভাবে পড়তে হবে, যেমন আল্লাহর নাম ঘোষণা করতে বলা হয়েছে তো আল্লাহু আকবর বলা হয়েছে, কিন্তু ঈদের বা ঈদের আগে পরে ঈদের সময়ে যে তকবীর পড়তে হয় এটা কিভাবে পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি, যা কিছু আছে সাহাবী থেকে, আর সেগুলো পাঠ করলে যথেষ্ট এবং তার মধ্যে প্রশস্ততা আছে। কিন্তু দুঃখের বিষয় আপনি দেখবেন যে এ যুগে সেই তকবীর পাঠ করা হয় না, মানুষ খেয়াল করে না, বিশেষ করে প্রথম 10 দিনে অল্প কিছু মানুষ ছাড়া আর কারোর নিকট থেকে তকবীর শোনাই যায় না। শোনা যাবে কি করে হুজুর? সাধারণত বেশিরভাগ মানুষ তো নামাজই পড়ে না, বেশিরভাগ মানুষ নামাজই পড়ে না, তো একবার তকবীর সে পড়বে এরকম তো আশাই করা যায় না। আর এই সুন্নত মৃত প্রায়, একটা হাদিসে আছে মৃত প্রায় সুন্নতকে যদি জীবিত করা হয় তার এই এই সব, আমি অবশ্য হাদিসটা ভুল ক্রমে তাহকিক না করেই এক বই থেকে নকল করেছি আমার হজের বইয়ে, যে হাদিসটা জয়ীফ হাদিস, তিরমিজির হাদিস, হাদিসটা কিন্তু সহি না মৃত সুন্নত জীবিত করার ফজিলত সম্পর্কে, কিন্তু যে সুন্নত কেউ পালন করেন আপনি পালন করলেন তো আপনার সব তো অবশ্যই হবে, আপনার সব অবশ্যই হবে। আপনি যদি একটা সুন্নত নতুন করে চালু করেন, নতুন করে চালু করেন মানে সেটা তো বিদাত হবে না, আসলে সুন্নত কিন্তু কেউ পড়ে না, আপনার গ্রামে মাগরিবের আজানের পরে দুরাকাত সুন্নত কেউ পড়ে? আপনি গেলেন, আপনি বললেন যে আমি সৌদি আরবে দেখে এলাম, আপনি তার কোরআন হাদিস বলতে পারবেন না, আপনি বলবেন যে আমল আমি সৌদি আরবে দেখে এলাম, এটা ভালো, দু রাকাত সুন্নত নামাজ তো পড়ে নি, তারপরে ফরজ পড়ব দিয়ে চালু করলেন। আস্তে আস্তে লোকেরা দেখা দেখি গোটা মসজিদের লোকই পড়তে শুরু করে দিল, যতগুলো লোক নামাজ পড়ছে আপনার একটা স্বভাব আপনার নেকির খাতায় চলে আসবে, এটা আপনি চালু করলেন। কিন্তু নতুন চালু করলেন না, এখানে শরীয়তে নেই সেটা চালু করলেন তা না, যেটা সুন্নত সেটা আসলে লোকেরা পালন করত না, কিন্তু আপনি চালু করার পর লোকেরা করতে লাগলো। তাহলে তকবীর কেউ পড়ে না, আপনার বাড়িতেও কেউ পড়ে না, আপনার মসজিদেও কেউ পড়ে না, নামাজের পরপরও কেউ পড়ে না, তাহলে কি করতে হবে? আপনি যদি চালু করেন তো আপনার সওয়াব হবে, কিন্তু ওই হাদিসটা যে বললাম ওই হাদিসটা কিন্তু সহি না। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে যদি আপনি সশব্দে তকবীর পড়েন তো আপনার মনে যেন এই নিয়ত না থাকে যে লোকে দেখুক আমি তকবীর পড়ছি, লোকে শুনুক আমি তকবীর পড়ছি। আপনার উদ্দেশ্য কি হতে হবে? যেন আমারটা শুনে আর একজন স্মরণ করে পড়ুক আমারটা শুনে। হ্যাঁ, ওই যে কিছু কিছু কথা আছে যে আমাদের বাংলাতে কি যেন বলে, ঢ্যাঁস না মেরে বলা হয়, জানি না আপনাদের কি বলে, তার মানে আপনি শুনিয়ে বলছেন একজনকে, আপনি হেলালকে বলছেন কিন্তু হেলালকে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে বিলালকে শোনানো, এরকম কথা অনেক অনেক কথা আছে। হ্যাঁ, তো এরকম আছে যে আপনার উদ্দেশ্য কি হবে যে আমি ওকে শোনাচ্ছি, কি জন্য শোনাচ্ছি, যাতে করে ও স্মরণ করে নেয় এবং আমার মতো পড়তে শুরু করে। আপনার কিন্তু রিয়াকারী বা লোক দেখানি। ওই যে একটা কথা আছে যে শুধু কি মুখের কথা শুনেছ দেবতা, শোনি কি মায়ের মনের কথা বা জননীর মনের কথা, এই রবি ঠাকুরের একটা কবিতা আছে। তো শুধু মুখের কথা শুনে আন্দাজ করা যায় না যে লোকটা রিয়া করছে না রিয়া করে, মনের কথা, রিয়া হচ্ছে মনের ভিতরে। আপনি দান করছেন প্রকাশ্যে বলে দেখো লোক দেখানি দান করছে, হ্যাঁ তো বলতে পারবো না, কারণ রিয়াটা হচ্ছে কোথায়? মনের ভিতরে, মনের ভিতরে। তো খবরদার নিয়ত করবেন না যে লোকে শুনুক যে আমি একজন পরহেজগার লোক, আমি একজন দিনদার লোক, আমি তকবীর পাঠ করছি ইত্যাদি। আপনার উদ্দেশ্য হবে যে আমার শুনে সে যেন অনুকরণ করে এবং সেও পড়তে শুরু করে। বেশ, এই দিনগুলিতে সাধারণ তকবীর ও তসবিহ আদি যে কোনো সময়ে দিনে বা রাতে অনির্দিষ্টভাবে ঈদের নামাজে কি বলে মতান্তরে 13 তারিখে সূর্যাস্তের পূর্ব, যেমন বললাম 13 তারিখে সূর্য ডোবার আগে পর্যন্ত পড়া যাবে। আর নির্দিষ্ট তকবীর যা ফরজ নামাজের জামাতের পর একাকী পাঠ করতে হয়, জামাতের পরেও যদি পড়েন কিন্তু জামাতই না, জামাতের পরে একাকী পাঠ করতে হবে, তা হচ্ছে অহাজিদের জন্য। কখন শুরু হবে? যেমন বলা হলো আরাফার দিনের ফজর থেকে আর শেষ হবে 13 তারিখের আসরে। আর মক্কাতে যে হাজিরা আছেন হুজুর, তারা কখন থেকে শুরু করবে? মক্কাতে তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক 8 তারিখ থেকে শুরু হয়ে যাবে, তাই না? এবারে যাবে কোথায়? যাবে মিনা, যাবে মিনা থেকে আরাফাত যাবে, আরাফাত থেকে ফিরবো, এই লব্বাইক লব্বাইক বলতে থাকবে, তাই না? তালবিয়া পাঠ করবে, তাকবীর কখন পাঠ করবে? যারা হাজি, যারা মক্কাতে গেছেন, তারা, তাদের জন্য বলা হচ্ছে কোরবানির দিনের জোহর থেকে শুরু হবে। কোরবানির দিনে জোহর থেকে মানে পাথর মারা হয়ে গেল, কোরবানি হয়ে গেল, তারপরে ওই জোহর, জোহরের পর থেকে তারা তাকবীর পাঠ, তখন তার তালবিয়া নেই, তখন কি লাব্বাক লাব্বাক আছে? লাব্বাক আছে ওই পাথর মারা পর্যন্ত, যেমনি হয়ে গেল এবার তাকবীর শুরু হবে। জোহরের পর কি হয়ে যাবে? তারা তাকবীর পাঠ শুরু করে দেবে। এই যে এই জন্যই দেখবেন আপনি পাথর মারতে গিয়ে মাইকে ওইভাবে দুজন তিনজন একসাথে বলছে, যেটা মানে সুন্নতের খেলাফ, একসাথে এইভাবে বলা ঠিক না, আর একা একা বলতে হবে, কিন্তু মাইকে শোনা যায় দুজন তিনজন মিলে একসাথে বলছে। তো যাই হোক, হাজিরা কখন থেকে তাকবীর শুরু করবে? কোরবানির দিন জোহর থেকে শুরু করবে এবং তাশরিকের শেষ দিন মানে 13ই জুলহজ্জের আসর পর্যন্ত তারা এই তাকবীর পাঠ করতে থাকবে। এই হলো মোটামুটি আজকের দার্স। আর এরপরেও আরো অনেক কথা আছে, অন্য দার্সে ইনশাআল্লাহ আলোচনা করব আরাফাতের কথা,